Book 2 88 أشتاشي أتاشي ماضي الأفعال المساعدة 2 أتيت كالباچوك شاهدجو كاري كريا 2 أتيت كالباچوك شاهدجو كاري كريا 2 لم يرد ابني أن يلعب بالدمية. أمار ছেলে পুতুল নিয়ে খেলতে চাইতো না. أمار ছেলে পুতুল নিয়ে খেলতে চাইতো না. لم ترد ابنتي أن تلعب كرة القدم. أمار মেয়ে ফুটবল খেলতে চাইতো না. أمار মেয়ে ফুটবল খেলতে চাইতো না. لم ترد زوجتي أن تلعب معي شطرنج. আমার স্ত্রী আমার সঙ্গে দাবা খেলতে চাইত না। আমার স্ত্রী আমার সঙ্গে দাবা খেলতে চাইত না। أراد أولادي أن لا يقوموا بنزهة. আমার বাচ্চারা হেঁটে যেতে চাইত না। আমার বাচ্চারা হেঁটে যেতে চাইত না। لم يريدوا أن يرتبوا الغرفة. তারা তাদের ঘর পরিষ্কার করতে চাইত না। তারা তাদের ঘর পরিষ্কার করতে চাইত না। لم يريد أن يذهبوا إلى أسرتهم. তারা শুতে যেতে চাইত না। তারা শুতে যেতে চাইত না। لم يسمح له أن يأكل آيس كريم. তার আইসক্রিম খাবার অনুমতি ছিল না। তার আইসক্রিম খাবার অনুমতি ছিল না। لم يسمح له أن يأكل شوكولاتة. তার চকোলেট খাবার অনুমতি ছিল না। তার চকোলেট খাবার অনুমতি ছিল না। لم يسمح له أن يأكل بونبون. তার মিষ্টি খাবার অনুমতি ছিল না। তার মিষ্টি খাবার অনুমতি ছিল না। সুমিহালি আন আতামান্না লি শাইআন। আমার কিছু চাইবার অনুমতি ছিল। আমার কিছু চাইবার অনুমতি ছিল। সুমিহালি আন আশতারি লি থাওবান। আমার নিজের জন্য একটা পোশাক কেনার অনুমতি ছিল। আমার নিজের জন্য একটা পোশাক কেনার অনুমতি ছিল। সুমিহালি আন আখুযা লি হাব্বাতা শোকোলাতা। আমার চকোলেট দেবার অনুমতি ছিল। আমার চকোলেট নেবার অনুমতি ছিল। হাল সুমিহা লাকা أن تدخن في الطائرة؟ تومي بيمانه ধূমপান করবার অনুমতি পেয়েছিলে? তুমি বিমানে ধূমপান করবার অনুমতি পেয়েছিলে? هل سمح لك أن تشرب بيرة في المستشفى؟ তুমি হাসপাতালে বিয়ার পান করবার অনুমতি পেয়েছিলে? তুমি হাসপাতালে বিয়ার পান করবার অনুমতি পেয়েছিলে? هل سمح لك أن تدخل معك الكلب إلى الفندق؟ তুমি কুকুর নিয়ে হোটেলে যাবার অনুমতি পেয়েছিলে? তুমি কুকুর নিয়ে হোটেলে যাবার অনুমতি পেয়েছিলে? في العطلة المدرسية كان يسمح للأطفال أن يبقوا في الخارج طويلا. ছুটিতে বাচ্চারা বেশিক্ষণ পর্যন্ত বাইরে থাকার অনুমতি পেয়েছিল। ছুটিতে বাচ্চারা বেশিক্ষণ পর্যন্ত বাইরে থাকবার অনুমতি পেয়েছিল। كان يسمح لهم أن يلعبوا طويلا في الفناء. তারা অনেকক্ষণ ধরে উঠোনে খেলবার অনুমতি পেয়েছিল। তারা অনেকক্ষণ ধরে উঠোনে খেলবার অনুমতি পেয়েছিল। كان يسمح لهم أن يسهروا طويلا. তারা বেশি রাত করে জেগে থাকবার অনুমতি পেয়েছিল। তারা বেশি রাত করে জেগে থাকবার অনুমতি পেয়েছিল।